রহি আমোর কোনে শুই যাই, মুগ্ধ হিয়াত ডই কোনে শুনি যাই, বুকুতে অগণি জরাই তেজ মনোহরে মরণে উসি জরি জরি রোল মাথোসা বুকুতে যে জুই বিয় পাই তেজ মনোহরে পৃথিবী নে উসি জরি জরি রোল মাথোসা তেজ মনোহরে মরণে উসি জরি জরি রোল মাথোসা জানা।